إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও বারকাতুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে, কেউ যদি ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, কেউ যদি পার্থিব জীবনে নিজের বাড়ি গাড়ি ইত্যাদি করার চিন্তা ভাবনা করে, তার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আল্লাহর বিরুদ্ধে আর আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা। আপনারা জানেন বর্তমান বিশ্বে একদিকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ একযোগে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বোমা হামলা চালাচ্ছে, আর একদিকে একদল মুসলিম যুবকদেরকে, নামধারী মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের ধ্যান ধারণা শিক্ষা দিয়ে মুসলিম সমাজে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে মুসলিমদের অন্তর থেকে তাদের ঈমান আকীদা আল্লাহ এবং রাসূলের মহব্বতকে ধ্বংস করে দেওয়া যায়। আপনারা জানেন এদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা শব্দটি বিলুপ্ত করা হয়েছে, এরপরে মুসলিম জাতির অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থাকে বিলুপ্ত করার জন্য ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম, নাস্তিক মুরতাদদের জারজ সন্তান, একদল তরুণ বলগারদেরকে দিয়ে নবীর বিরুদ্ধে কুৎসারণা করা শুরু হয়েছে। এমন চরম ভাষায় তারা অশ্লীল শব্দ ব্যবহার করেছে, মক্কার আবু জাহেল আবু লাহাবরা নবীর বিরোধিতা করেছে ঠিকই, কিন্তু নবীর চরিত্র নিয়ে কথা বলার সাহস করে নাই, কারণ নবী তাদের সামনে জন্মগ্রহণ করেছেন, 40 বছর পর্যন্ত তাদের সমাজে আল আমিন খেতাবে ভূষিত ছিলেন, যে কারণে আল্লাহর নবীর পবিত্র চরিত্র নিয়ে দুনিয়ার কোন কাফের মুশরিক মুখ খুলতে সাহস করে নাই। আপনারা জানেন একজন খ্রিস্টান যখন পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লেখার জন্য তাদের কর্মকাণ্ড লেখার পরিকল্পনা করলেন, খ্রিস্টান যতই চেষ্টা করেছে, 1 নম্বর ঈসা আলাইহিসসালামকে আনার চেষ্টা করেছে, কিন্তু তার বিবেক তাকে বাধা প্রদান করেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে স্থান দিতে বাধ্য হয়েছে। খ্রিস্টান ইহুদি পর্যন্ত যেই জিনিসের সাহস করে নাই, এদেশের মুসলিম ঘরে জন্মগ্রহণকারী একদল নাস্তিক বোলগার দিয়ে সেই কাজটা করানো হচ্ছে। কোরআনের স্পষ্ট বিধান, এরা আবার মরলে পরে জানাজাও পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ জাতীয় লোকদের সম্পর্কে কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাযযাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, নবীর যুগেও একদল এরকম মুনাফিক ছিল যারা পিছনে বসে আল্লাহর নবীর উচ্চারণা করত আর মনে মনে ভয় করত যে কোরআন নাযিল হয়ে আমাদের চরিত্র বের করে দেওয়া হয় কিনা, ফাঁস করে দেওয়া হয় কিনা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইস্তাহজিউ, হা তোমরা বিদ্রুপ করতে থাকো, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকো, কিন্তু জেনে রাখো, ইন্নাল্লাহ মুখরিজুম মা তাহযুরুন, তোমরা যা ভয় করছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা প্রকাশ করে দিবেন। এরপরে বলছেন, ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না, যদি তোমরা ওদেরকে প্রশ্ন করো কেন তোমরা এরকম বলক লিখেছ, কেন তোমরা এরকম মন্তব্য করেছ, পাবলিকের পক্ষ থেকে যখন মিছিল শুরু হয়ে যায় তখন তারা বলে, না না আমরা এগুলো ধর্মের বিরুদ্ধে বলি নাই, এগুলো আমাদের কিছু অবুল সন্তানেরা কৌতুক করেছে, হাসি তামাশার ছলে কাজ করেছে, অন্তর দিয়ে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআন স্পষ্ট বলেছেন, ওয়ালা ইন সালতাহুম লায়াকুলুন্না, যদি আপনি এদেরকে জিজ্ঞাসা করেন তারা অবশ্যই বলবে, ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, নিশ্চয় আমরা শুধুমাত্র খেলনা এবং ছলনাচ্ছলে কিছু কাজ করেছি, কিছু কথা বলেছি, অন্তর দিয়ে আমরা এগুলো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে নবী আপনি ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দিন, তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে আর আল্লাহর রাসূলের সঙ্গে বিদ্রুপ করছ, তুচ্ছ তাচ্ছিল্য করছ। লা তাতাযিরু, খবরদার তোমরা এখন আর ওজর পেশ করো না, কবে কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। সূরা তওবা 9 নম্বর সূরার 64 থেকে 66 নম্বর আয়াত, এই আয়াত স্পষ্ট করে দিয়েছে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর যতই কোরআন তেলাওয়াত করুক, যদি কোনো ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে অথবা আল্লাহর আয়াত কিনে, কোনো বিধান কিনে তুচ্ছ তাচ্ছিল্য করে, মজাক করে, উপহাস করে, কৌতুক করে, আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন, কোন মুফতির ফতোয়া নয়, কোন আলেমের ফতোয়া নয়, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। সুতরাং যারা নবীকে নিয়ে বলক লিখেছে তারা মুসলমান না কাফের? কাফের। জানাজা পড়া জায়েজ না হারাম? সুতরাং যারা এই কাফেরের জানাজা পড়েছে তারা যদি নতুন করে তওবা করে ইসলাম গ্রহণ না করে তারাও কাফের এবং মুরতাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম একদল মুনাফিক যারা নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, যাকাত দিত, শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবীর সঙ্গে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই তবুকের যুদ্ধের এক থাকে কয়েকজন মুনাফিক এক জায়গায় বসে আলোচনা করছে, নবীকে বিদ্রুপ করছে, সাহাবায়ে কেরামদের বিদ্রুপমূলক কথা বলেছে। এই মজলিসে একজন পাকা মুমিন ছিল, সে বলল, কাজাবতা, ওয়ালাকিন্নাকা মুনাফিক, তুমি যা বলেছো তা মিথ্যা বলেছো, তুমি একটা মুনাফিক। লা আখবারান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার এই কথা আল্লাহর নবীকে জানিয়ে দিব। ফাবালাগা যালিকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এই কথা জানানো হলো। ওয়া নাযালাল কুরআন, এবং এর মধ্যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এমন কথা বলেছ, তারা বলল, কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা রাস্তা অতিক্রম করার জন্য যে বিভিন্ন গল্প করে সেই গল্প করছিলাম, আমরা অন্তর দিয়ে বলি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু বলার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে আরশে আযিমের থেকে ফতোয়া জারি করলেন, হে নবী, আপনি ওদেরকে বলে দিন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর আয়াতের সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করছো। কদ কাফারতুম বাদা ঈমানিকুম লা তাতাযিরু, এখন আর কোন ওজর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। হাদিসটা রয়েছে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে হাতেম, তাফসীর আইসার তাফাসির সহ। এই সূরা তওবার 64 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখুন, প্রায় সব কিতাবে হাদিসটা রয়েছে। এ হাদিসে পরিষ্কার হয়ে গেল, যারা আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, সেই লোকগুলো মুসলমান না কাফের, তারা মুসলমান না মুরতাদ। মুরতাদের জন্য জানাজা পড়া, দোয়া করা জায়েজ না হারাম? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব ইসলাম নিয়ে কখনো কটাক্ষ করে নাই, বরং নবীর পক্ষে যুদ্ধ করেছে। এই আবু তালেব যখন মৃত্যু হয়ে গেল, ইসলাম কবুল করল না, আল্লাহর নবী তার জন্য যখন দোয়া করতে লাগলেন, আল্লাহর পক্ষ থেকে কঠোর ভাবে নিষেধ করা হলো, আয়াত নাযিল হয়ে গেল, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা। মিম্বাদে মা তাবাইয়ানা লাহুম, যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে সে মুশরিক, সে কাফের ও মুরতাদ হয়ে গেছে, আল্লাহর ফতোয়া অনুযায়ী সে কাফের, এখন আর তার জন্য দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু লি কুরবা, যদিও হোক না সে নিকটাত্মীয়, নিজের দলের লোক যেই হোক না কেন, মিম্বাদে মা তাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের সামনে এ কথা স্পষ্ট হয়ে গেল যে তারা জাহান্নামী। মুরতাদরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর ফতোয়া অনুযায়ী যারা আল্লাহর নবীর বিরুদ্ধে বলক লিখেছে তারা জান্নাতি না জাহান্নামী? তাদের জন্য দোয়া করা জায়েজ না হারাম? ভাইরা আমার, এবারে আল্লাহর নবীর ফতোয়া শুনুন, এদের সম্পর্কে আল্লাহর নবী কি ফতোয়া দিয়েছেন। এই ফতোয়া কোন মুফতির ফতোয়া নয়, এই ফতোয়া কোন আলেমের ফতোয়া নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, ইসলাম ত্যাগ করে বেদীন হয়ে গেল, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে তার দীনকে বর্জন করলো, পরিবর্তন করলো, তোমরা তাকে কতল করে ফেলো। বুখারী 3017, 6922 নম্বর হাদিস, তিরমিজির 1458 নম্বর হাদিস, আবু দাউদের 4353 নম্বর হাদিস, নাসাইর 4070 নম্বর হাদিস। এ হাদিসে পরিষ্কার হয়ে গেল যারা আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে, তারা মুরতাদ হয়ে গেছে, তাদের জন্য তওবার দরজাও খোলা নেই, তাদেরকে যেখানে পাও সেখানে কতল করতে হবে। শুধু ফতোয়া দিয়েই ছেড়ে দেন নাই, আল্লাহর নবী নিজে এই ফতোয়ার বাস্তবায়ন করেছেন। হাদিস পড়ুন, আল্লাহর নবীর যুগে মক্কার একজন লোক, নাম তার আব্দুল্লাহ ইবনে খতাল, মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করল। এর পরে কোন কারণে সে মুরতাদ হয়ে আবার মক্কায় ফিরে আসলো। এরপরে তার দুটো বান্দি ছিল, এই বান্দিগুলোকে দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে গান গাওয়াতে শুরু করল। যেরকম ভাবে এখনো এই নাস্তিক ব্লগারগুলো একদল বেশ্যা এবং মেহায়া অশ্লীল নারীদেরকে নিয়ে নাচানি আচলাফলাফাই করছে, এটা কোনো নতুন কথা নয়। ওদের পূর্বের যারা ইহুদি খ্রিস্টান এবং নাস্তিক মুরতাদ ছিল, ওই মুরতাদেরা যা করেছে বর্তমান মুরতাদরা তাদের সেই একই তরিকা অনুসরণ করছে। এই মুরতাদ ইবনে খতল আল্লাহর নবীর বিরুদ্ধে দুজন বান্দিকে দিয়ে নাচানাচি আর গান গাওয়াতে শুরু করল। আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, আপনারা জানেন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, মক্কার লোকদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও মক্কার লোকেরা, তোমরা আজকে আমার থেকে কিরকম ব্যবহার আশা করছো? মক্কার লোকেরা জানে এই লোকগুলো তারা যারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে, যারা আম্মার ইবনে ইয়াসিরকে এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোটা পরিবারকে চরম নির্যাতন করেছে, যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চরম নির্যাতন করে পালাক্রমে নির্যাতন করে রশি দিয়ে বেঁধে গরুর মতো রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, উত্তপ্ত বালুর উপরে চিত করে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে যারা বেলালকে নির্যাতন করেছে, সেই মক্কার লোকেরা আল্লাহর নবীর সামনে উপস্থিত, 10,000 তরবারি নবীর অপেক্ষায় রয়েছে, একটা ইশারা দিলে মক্কার সব কুফফারদের গর্দানটা উড়ে যাবে। সেই মুহূর্তে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও মক্কার লোকেরা, তোমরা আজকে আমার থেকে কেমন ব্যবহার আশা করছ? মক্কার লোকেরা বলল, আমরা একজন উত্তম ভ্রাতা এবং উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমি তোমাদের ব্যাপারে সে কথাই বলবো যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন। ইউসুফকে তার ভাইয়েরা হত্যার জন্য কুয়ায় ফেলে দিয়েছিল, কিন্তু সেই ভাইয়েরা যখন ইউসুফের হাতের মুঠোর ভিতরে চলে আসলো, দুশমন যখন হাতের মুঠোর ভিতরে চলে আসে তখন কি ব্যবহার করতে হবে সেই শিক্ষা কোরআন থেকে গ্রহণ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে গ্রহণ করো। আল্লাহর নবী সেদিন মক্কার লোকদেরকে বললেন, আমি তোমাদের ব্যাপারে তাই বলছি যা ইউসুফ বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, কোনো প্রতিশোধ নিচ্ছি না, এযহাবু আনতুম উত্তুলাকা, যাও তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। কিন্তু জেনে রাখুন, এত চরম নির্যাতনকারীদেরকেও ক্ষমা করেছেন কিন্তু ইবনে খাতালকে হত্যা ক্ষমা করা হয় নাই, এরকম আরো ছয় জন বা চোদ্দ জনকে ক্ষমা করা হয় নাই যারা আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক বিদ্রুপ সমূহ আলোচনা করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই বিশাল ক্ষমার দিনেও তাদেরকে ক্ষমা করেন নাই। বোঝা গেল নবীকে হত্যা করার চেয়েও বড় গুনাহ হচ্ছে নবীকে গালিগালাজ করা, মুসলিমদেরকে নির্যাতন করার চেয়েও বড় অন্যায় হচ্ছে নবীকে গালিগালাজ করা। এই কারণে অন্য অন্য কাফেরদেরকে ক্ষমা করা হলেও আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষকারী, নবীর বিরুদ্ধে বিদ্রূপকারী, নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তিকারী, নবীর বিরুদ্ধে যারা গান গেয়েছে কবিতা লিখেছে সেই কবি গায়িকাদেরকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লোকদের সম্পর্কে বললেন, হাদিসে বর্ণিত হয়েছে, কানাত লাহু জারিয়াতান তুগান্নিয়ানি বিরাসু বিহি জায় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইবনে খাতালের দুটো বান্দী ছিল, দাসী ছিল, যারা আল্লাহর নবীর সমালোচনামূলক গান গাইত। ফাজালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস কুল্লাহুম আমিনিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা বিজয়ের দিনে সব মানুষকে ক্ষমা ঘোষণা করলেন, নিরাপত্তা দিলেন, কিন্তু ইল্লা ইবনে খাতাল ওয়া কাইনাতাইহি, কিন্তু ইবনে খাতাল এবং তার দুই দাসী ওয়া আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ওয়া মাকিস ইবনে সুবাব আল লাইসি, এই লোকগুলোকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই। ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজআল লাহুমুল আমান, আল্লাহর নবী এদেরকে নিরাপত্তা দেন নাই, মক্কার এই মহান খাবার দিনে ক্ষমা করেন নাই। ফাকাতালু কুল্লুহুম, এদের সবগুলোকে কতল করা হয়েছে, ইল্লা ইহদাল কাইনাতাইনে, তবে ওই দুই বান্দির থেকে একটা বান্দি ইসলাম গ্রহণ করেছিল, পরে তাকে ক্ষমা করা হয়েছিল। হাদিসটা আছে আল মাতালিবুল আলিয়া 4290 নম্বর, ইত্তেহাফুল খিয়ার আল মাহারা দ্বিতীয় খণ্ডের 4613 নম্বর হাদিস, বুগিয়াতুল বাহেস এর 698 নম্বর হাদিস। এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবীর বিরুদ্ধে যারা বলব লিখবে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কবিতা লিখবে, আল্লাহর নবীকে যারা ব্যঙ্গাত্মক মন্তব্য করবে, আল্লাহর নবীকে যারা কটাক্ষ করবে, তাদের কোনো ক্ষমা নেই। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে মাত্র লোহার টুপি যুদ্ধের অস্ত্রটা খুলে বসলেন, এর মধ্যেই বলা হচ্ছে ফালাম্মা নাজাহু, যখন এই যুদ্ধের পোশাকটা মাত্র খুললেন, যা রজুলুন, ওই সময় এক ব্যক্তি এলো, فقال ان ابن خطل متعلق باستار الكعبه, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওই ইবনে খাতাল বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কাবার গিলাফ ধরে ঝুলে আছে, যেখানে প্রবেশ করলে কোরআন বলছে ওমান দাখালাহু কানা আমিনা, এই হারামের সীমানার মধ্যে যারা প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। সেখানে শুধু হারাম নয়, বরং কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবীকে যখন জানানো হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাকতুলুহু, আল্লাহর নবীকে নিয়ে যারা কবিতা লিখেছে, আল্লাহর নবীকে দিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা গান গেয়েছে, ওদের ক্ষমা নাই, ওদের কাবার গিলাফ ধরে ঝুলন্ত অবস্থা ওখানে কতল করে ফেলো। হাদিসটা রয়েছে বুখারীর 1846 নম্বর হাদিস, মুসলিমের 3374 নম্বর হাদিস, তিরমিজির 1693 নম্বর হাদিস, আবু দাউদের 2627 নম্বর হাদিস, নাসাই শরীফের 2867 নম্বর হাদিস। এবারে শুনুন আরো কাহিনী, সহি বুখারীর 4039 নম্বর হাদিস, মদিনার আবু রাফে বুখারী হাদিসে বলা হয়েছে, ইউজি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউইনু আলাইহি, এই আবু রাফে ইহুদি আল্লাহর নবীকে কটাক্ষ করত, আল্লাহর নবীকে কষ্ট দিত, ওয়া ইউইনু আলাইহি আল্লাহর নবীর বিরুদ্ধে লোকদেরকে উস্কানি দিত, সাহায্য করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছো যে এই লোকটাকে শায়েস্তা করতে পারো? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দিন, অনুমতি দিন, আমি তার কাজ ছেড়ে দিব। আপনারা জানেন এই আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাহিনী নিয়ে গেলেন, রাতের বেলায় তার বাড়িতে আসর বসে, আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদেরকে বললেন, তোমরা একটু দূরে থাকো, ওদের সাথে মিশে গেল। এরপরে দুর্গের যখন দারোয়ান দরজা বন্ধ করতে শুরু করল, উনি লোকদের সঙ্গে ঢুকে পড়লেন, পেশাব করার ভান ধরে বসে পড়লেন। দারোয়ান বলল, যদি ভিতরে ঢুকো তাড়াতাড়ি ঢুকো। উনি ঢুকে পড়লেন, আর খেয়াল করলেন চাবিটা কোন জায়গায় রাখে। দারোয়ান চাবি রেখে ঘুমিয়ে পড়ল, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিলেন। এরপরে আস্তে আস্তে উপরে যাচ্ছেন আর প্রত্যেকটা দরজা ভিতর থেকে বন্ধ করে দিচ্ছেন, যাতে করে কেউ টের পেলেও আমার উদ্দেশ্য পূরণের আগে আমার ক্ষতি কেউ করতে না পারে। এক এক করে দরজা বন্ধ করে উপরে চলে গেলেন। আবু রাফে ডাক দিলেন, কারণ কোন জায়গায় ঘুমিয়ে আছে তা তো জানা নেই, বিবি বাচ্চাদেরকে তো মারা যাবে না, এই কারণে তিনি ডাক দিলেন। লোকটা সাড়া দিল, কে তুমি? আওয়াজ শুনে আক্রমণ করলেন তরবারি দিয়ে, ব্যর্থ হলেন। একটু সরে গিয়ে আবার গলার আওয়াজ পরিবর্তন করে ডাক দিলেন আবু রাফে। আবু রাফে বলল, কে তুমি? এই মাত্র তো আমার উপরে কেজন আক্রমণ করলো। একথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ওয়াদাতু জিবাতাস সাইফ ফি বাতনিহি, আমি তার উপর আক্রমণ করলাম এবং তলোয়ারের ধারালো অংশ তার বুকের ভিতরে ঢুকিয়ে দিলাম, হাত্তা আখাযা ফি যাহরিহি, এমনকি তার পিঠের মেরুদণ্ডের হাড্ডি পর্যন্ত গিয়ে ঠেকে গেছে। ফাআরাফতু আন্নী কতালতুহু, আমি নিশ্চিত হলাম আমি তাকে হত্যা করেছি। এরপরেও তিনি ওখান থেকে আস্তে আস্তে বের হচ্ছেন, এরপরে একটু দূরে গিয়ে বসে রইলেন। সাথী সঙ্গীদেরকে বললেন, তোমরা সরে যাও, আমি ওর মৃত্যুর খবর না শুনে যাচ্ছি না। ভোর রাতে মৃত্যুর খবর দেওয়া শুরু হল, শোক সংবাদ, মদিনার বড় ব্যবসায়ী আবু রাফের মৃত্যুর সংবাদ ঘোষণা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাহাবী গিয়ে সংবাদ দিলেন, সিঁড়ির থেকে নামার সময় মনে করলেন বোধহয় সিঁড়ি শেষ হয়ে গেছে, এই বলে পা দিলেন, কিন্তু সিঁড়ি একটা বাকি ছিল, পা মস্কে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পাওটা ছড়িয়ে দাও। পা ছড়িয়ে দিলেন, আল্লাহর নবী হাত বুলালেন, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পা এমন ভালো হয়ে গেল যেন পায়ে কোন প্রকার চোট লাগে নাই। বিস্তারিত জানার জন্য পড়ুন বুখারীর 4039 নম্বর হাদিস, বাইহাকীর 18565 নম্বর হাদিস, জামিউল উসুল ফি আহাদিসের রাসূল এটার 6060 নম্বর হাদিস, দালাইলুন নবুয়া এর 125 নম্বর হাদিস প্রমাণ হয়ে গেল, আল্লাহর নবীকে যদি কেউ গালিগালাজ করে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে, সেই ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নেই, তাকে গুপ্ত হত্যা করাও যায়। আরো শুনুন, আজকের এই বিষয় নিয়ে কোরআন থেকে, হাদিস থেকে এবং চার মাযহাবের সমস্ত ইমামদের ফতোয়া উল্লেখ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, মদিনার আর এক বড় ব্যবসায়ী কাব ইবনে আশরাফ, যুগে যুগে একদল ধনাঢ্য লোকেরা, একদল শাসকেরা আল্লাহর নবীর কটুক্তি করেছে, নবীর বিরুদ্ধে লোকদেরকে সাহায্য করেছে। কাব ইবনে আশরাফ আর একজন লোক, এই লোকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, মজমা বসাত, গানের আসর বসাত, নাটক করত। বর্তমানে যেরকম নাটক, মানেই হচ্ছে একজন দাড়ি টুপিওয়ালা লোককে সাজিয়ে তারপর তাকে নিয়ে কৌতুক করা। বর্তমান যুগে উপন্যাস মানেই হচ্ছে ইসলামের বিরুদ্ধে কিছু একটা লেখা, আল্লাহর নবীকে গালিগালাজ করা, যে যত ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে, যে যত আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করতে পারবে, সে এই সমাজে বেশি জনপ্রিয় হয়ে উঠে। তাসনিমা নাসরিন কোন ভালো লেখক ছিল? বাংলা ভাষা পর্যন্ত জানা নেই। এই রাজীব যাকে হত্যা করা হলো, এই লোকের ভাষা পড়লে বোঝা যায় এদের জন্ম পর্যন্ত সঠিক রূপে হয় নাই। কোন সুস্থ পরিবারের ছেলে, সুস্থ পরিবারে জন্মগ্রহণ করা কোন মানুষ এরকম অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না। এর উপর আমার বই বের হচ্ছে ইনশাআল্লাহ, ওদের ভাষাগুলো তো আমি বলতে পারবো না, লিখে দিয়েছি। এবং আজকের যে আলোচনা হচ্ছে, ইচ্ছা ছিল আজকে বইটা দিয়ে দেওয়া, আগামী যুগে আপনারা ইনশাআল্লাহ পারেন। এই সব ইতিহাসগুলো লেখা হচ্ছে। কাব ইবনে আশরাফ, এই মক্কার ব্যবসা, মদিনার ব্যবসায়ী, আল্লাহর রসুলকে নিয়ে মজমা বসাত, নাটক সাজাত, গানের আসর বসাত, মদ পানের আড্ডা বসাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের বললেন, মান লিকাব ইবনে আশরাফ ফাইন্নাহু কদ আদাল্লাহ ওয়া রাসূলহু, কাব ইবনে আশরাফের জন্য কি আছো, সে নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছে। এতটুকু কথা বলা হলো। আল্লাহর নবীর সাহাবি মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, আতুহিব্বু আন আক্তুলাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? কালা নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন, হ্যাঁ আমি চাই তাকে হত্যা করা হোক। বোঝা গেল নবীর দুশ্মনদের হত্যা করা জায়েজ না নাজায়েজ? নবীর দুশ্মনদেরকে কতল করলে নবী খুশি হয় না বেজার হয়? আজকে বাংলাদেশে বিশ্ব আশেকে রসুল সম্মেলন হচ্ছে, নবীর ইশকের জন্য চোখের পানি ঝরানো হচ্ছে। আমি সেই আশেকে নবীদেরকে বলি, যদি সত্যিকার আশেক হয়ে থাকো, দুধ পান করা মজনুন না হয়ে থাকো, নবীর আশেক প্রমাণ করার জন্য এই নাস্তিক বুড়োদেরকে সাহাবি মোহাম্মদ বিন মাসলামার মতো হত্যা করে নবীর আশেক প্রমাণ করার চেষ্টা করো। মোহাম্মদ বিন মাসলামা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কিছু বলার অনুমতি দিন ওর সঙ্গে ভাব করার জন্য। বোঝা গেল দুশ্মনকে হত্যা করার জন্য ভাব জমানো যাবে। এই মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের বাড়ি গেলেন, গিয়ে বলছেন যে ওই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় ক্লান্ত করে ফেলেছে, এখন সাদকা চায়, চাঁদা চায়। মোহাম্মদ বিন মাসলামা বলল, তোমাদেরকে আরো বিরক্ত করবে, এখনো চলে আসো। মোহাম্মদ বিন মাসলামা বললেন, আমরা যেহেতু তার অনুসরণ করে ফেলেছি এজন্য আরেকটু দেখতে হবে। এখন তুমি আমাকে কিছু ধার দাও, দুই অশাক তিন অশাক গম আমাকে ধার দাও। লোকটা বলল, ধার দেব ঠিক, তবে বন্ধক রাখতে হবে কিছু একটা। কি বন্ধক রাখব? এই নাস্তিকদের সবচেয়ে প্রিয় বস্তু কি? নারী আর মদ। তো তোমার বউগুলো আমার কাছে দিয়ে দাও, এদের জীবন খুঁজে দেখুন। এই রাজীব থাবা বাবা, এর বউ পর্যন্ত পালিয়ে গেছে, তাড়াতাড়ি তালাক দেওয়া হয়েছে। কেন? এই লোকের শ্বশুরের ঘরে কোরআনের ছবি ছিল, কাবার ছবি ছিল। আজকের নাস্তিক না এই লোক, ওই যে অনন্যা মিষ্টির দোকান তার শ্বশুর, বাসায় আনন্দ, আনন্দ মিষ্টির দোকান তার শ্বশুর, তার ঘরে গিয়ে যখন কাবার ছবি দেখত, কোরআন দেখত, হাদিস দেখত, তখন সে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করত, সেজন্য শ্বশুর বাড়ির সঙ্গে গণ্ডগোল লেগে গেছে। এই স্বঘোষিত নাস্তিক, এই মুরতাদ গুলো নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রী পছন্দ করে বেশি। কারণে আশরাফ বলল, তোমার বউ আমার কাছে বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন, বউ রাখলে তুমি যে সুন্দর মানুষ আমার কাছে আর ফিরে আসবে না, বউ রাখা যাবে না। বলে তাহলে তোমার সন্তানদেরকে রাখো, কারণ এই চরিত্রের লোকেরা সমকামী হয়। দেখেন না, এদের যারা প্রভু, বিশ্বের এই সভ্যতার যুগে কুত্তাও একটা পুরুষ কুত্তা ব্যবহার করে না, আর এদের দেশগুলোতে পুরুষে পুরুষে বিয়ে করাকে বৈধ করে দিচ্ছে। এই লোকগুলো, এই চরিত্র আগের থেকেই ছিল এদের বাপদাদাদের চরিত্র। সে বলল, তোমার ছেলেগুলোকে আমার কাছে বন্ধক রাখো। উনি বললেন, আমার ছেলেগুলো তোমার কাছে বন্ধক রাখলে লোকেরা বলবে, ওদেরকে তিরস্কার করবে, খোঁটা দিবে যে তোদেরকে বন্ধক রেখেছিল দুই সের গমের পরিবর্তে। আমি তোমার কাছে বরং অস্ত্র রাখতে পারি। ঠিক আছে, নিয়ে আসো, যাও। উনি আবার গেলেন, দুই তিনজন সঙ্গী নিয়ে আসলেন, আর বললেন যে আমি এসেছি। নিচে বসলেন, উপহার থেকে নেমে আসলো আবু নাইল, আসিল ওর একজন ভাই, দুধ ভাই, তাকে সহ সাহাবি গেলেন, সেও ছিল মুসলিম। আবু নাইল এবং মোহাম্মদ বিন মাসলামা যখন গেলেন, উপর থেকে যখন নামে, তখন তার স্ত্রী কাব ইবনে আশরাফের স্ত্রী বলেছিল, তুমি কোথায় যাচ্ছ? আমি তো এই ডাকের ভিতরে রক্ত ঝরার গন্ধ পাচ্ছি, রক্তের ফোটার ঘ্রাণ পাচ্ছি। কাব ইবনে আশরাফ বলল, নেতারা ডাক দিলে মানুষ যায়, বন্ধু বান্ধবে ডাকে সারা দেয়। এই বলে নেমে আসলো, কি সুন্দর ঘেরান, কারণ ওর স্ত্রী তো একটা দুইটা না। মোহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার মাথার থেকে তো মাশাআল্লাহ খুব সুন্দর ঘেরান আসে। আরে ঘেরান আসবে না কেন তুমি জানো? আরবের সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে লোকগুলো আমার কাছে থাকে। আচ্ছা, তোমার মাথায় একটু ঘেরান নেই? কা ঘেরান নাও, একবার নিলেন, বলে আবার একবার নেই, ঘেরান নাও। এবারে ভালো করে চুল ধরলেন, বলে সাথীদেরকে একটু ঘেরান লওয়াই, হা ল, ঘেরান লইল। এরপরে ভালো করে যখন ধরা হলো, এরপরে সঙ্গীদেরকে বললেন, হাদিসে আছে বুখারীর 4048 নম্বর 38 নম্বর হাদিস, মুসলিমের 4765 নম্বর হাদিস পড়ুন। মোহাম্মদ বিন মাসলামা বললেন, আতাযানুলিয়ান আসুম্মা রাসাক, তুমি আমাকে অনুমতি দিবে আমি তোমার মাথার একটু ঘেরান নিব? কালা নাম, হ্যাঁ ঘেরান নাও। ফাসাম্মাহু, ঘেরান নিল। সুম্মা আসাম্মা সাবাহু, এরপরে সাথীদেরকেও ঘেরান নেওয়ালেন। সুম্মা কালা, আতাযানুলি, আবার বলেন আমাকে আবার অনুমতি দাও, কারণ ভালো করে ধরতে তো হবে। কালা নাম, ধরো। ফালাম্মা ইস্তামকানা মিনহু, যখন ভালো করে ধরলেন, কালা দুনাকুম, তখন সাথীকে বললেন তাড়াতাড়ি কাজ ছাড়ো। ফাকাতালুহু, তাকে হত্যা করা হলো। সুম্মা আতাউ আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবীর কাছে এসে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু নাইলা, এই দুজন এসে কাব ইবনে আশরাফের হত্যার খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানো হলো। বোঝা গেল, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে, আল্লাহর নবীকে যে নিয়ে যারা মদের আসর বসায়, কবিতার আসর বসায়, কৌতুকের আসর বসায়, নাটক বানায়, সেই লোকগুলোর দুনিয়ায় থাকার অধিকার নেই। তাদের একমাত্র শাস্তি হচ্ছে তাদেরকে কতল করে ফেলা। শুধু তাই না, আপনারা জানেন একজন অন্ধ সাহাবি, তার একটা বান্দি ছিল খুব সুন্দরী, প্রিয় বান্দি, হাদিস পড়ুন আবু দাউদের 4663 নম্বর হাদিস, সহিহ হাদিস আল মুজামুল কবীর লিত্তাবারানির 11984 নম্বর হাদিস, বুলুগুল মারামের 1204 নম্বর হাদিস, দারাকুতনির 89 নম্বর হাদিস। এখানে আছে অন্ধ সাহাবি, তার একটা দাসী, এই দাসীর থেকে তার দুটো সুন্দর সুন্দর মুক্তার মতো বাচ্চা ছিল। এখানে হাদিসে বলা আছে যে তার থেকে আমার দুইটা বাচ্চা লুলু ও তাইন, একবারে মুক্তর মতো দুটো বাচ্চা। কিন্তু সে আল্লাহর নবীকে গালিগালাজ করত, বারণ করল, সে বিরত হয় নাই। এরপরে উন্মুক্ত তরবারি নিয়ে তার ওই প্রিয় দাসী, সুন্দরী দাসী বাচ্চার মা তার বুকে ঢুকিয়ে দিলেন, হত্যা করে ফেললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বললেন, আনসুদুল্লাহ রাজুলান ফাআলা মা ফাআলা লি আলাইহি হাক্কুন ইল্লা কাম। আমি আল্লাহর কসম করে বলছি, আজকের রাতে আমার জন্য একটা বড় কাজ করেছে একজন লোক, সেই লোকটা যদি এখানে থাকো দাঁড়িয়ে যাও, কেউ দাঁড়াচ্ছে না। ফাকামাল আমা, ওই অন্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইতাহাত্তান নাস ওয়া হুয়া ইতাযালযালু, অন্ধ মানুষ কোন রকম হেঁটে হেঁটে পড়ে আবার উঠে, এভাবে এসে আল্লাহর নবীর সামনে বসে পড়ল। বলল, ইয়া রাসূলুল্লাহ আনা সাহিবুহা, আমি সেই ব্যক্তি, এই কারবার আমি করেছি, কারণ ছিল এই, আমি তাকে বারবার বুঝিয়েছি, কানাত তাসতুমুকা, তোমাকে গালিগালাজ করত, ওয়া তাকাউফিহা, আপনাকে নিয়ে বিতর্ক করত, আমি তাকে নিষেধ করতাম, ফানাহা ফালা তান্তাহি, সে বিরত থাকত না, ওয়াজুরুহা ফালা তানজাজিরু, আমি তাকে বারণ করতাম, সে বারণ হতো না, ওয়ালি মিনহা ইবনান মিসলুল ওয়া তাইন, তার থেকে আমার দুটো বাচ্চা আছে মুক্তার মতো সুন্দর সুন্দর দুটো বাচ্চা, ওয়াকানাত বি রাফিকাতান, তার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, আমি তাকে ভালোবাসি। কিন্তু সব কিছুকে জলাঞ্জলি দিয়ে ফালাম্মা কানাতিল বারিহাতা জালাত তাসতিমুকা, গত রাতে যখন আপনাকে গালিগালাজ করতে শুরু করলো, আমি তাকে বারণ করলাম, সে বিরত হলো না, আমি একটা কুড়াল নিয়ে তার বুকে আঘাত করেছি, তাকে দ্বিখণ্ডিত করে ছিঁড়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইশহাদু আন্না দামাহা হাদারুন, তোমরা সাক্ষী থাকো এই মহিলার রক্ত মূল্যহীন হয়ে গেল, এই হত্যার বিনিময়ে আর কোনো বিচার হবে না। বোঝা গেল আল্লাহর নবীকে নিয়ে যারা কটাক্ষ করে, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা বুলুক লেখে, নাটক লেখে, কৌতুক লেখে, সেই লোকগুলো যদি কোনো ব্যক্তি হত্যা করে, ইসলামের শরীয়তে তার কোনো বিচার হবে না, ওদের খুনের কোনো মূল্য দেওয়া হবে না। একটা পাখি মারলেও তার ইসলাম তার মূল্যায়ন করে, একটা কুকুরকে অন্যায় হত্যা করলেও তার মূল্য আছে, কিন্তু আল্লাহর নবীর দুশ্মনকে হত্যা করলে আল্লাহর নবী নিজে ঘোষণা করেছেন, আলা ইশহাদু আন্না দামাহা হাদারুন, তোমরা সাক্ষী থাকো এই লোকগুলো রক্ত মূল্যহীন, এদের জন্য কোন রকম বিচার শরীয়তে হবে না। ভাইরা আমার, হাদিসটা দেখে নেবেন, আবু দাউদের 4363 নম্বর হাদিস। এমনি ভাবে আবু আফাক নামে আমার এই বইতে ইনশাআল্লাহ আপনারা পাবেন, বিস্তারিত বলতে অনেক সময় প্রয়োজন। আবু আফাক এবং তার সঙ্গে আরো কয়েকজন কবি ছিল, তাদেরকে আল্লাহর রাসূল হত্যা করার নির্দেশ করেছেন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কিছু কবিদেরকেও ক্ষমা করেন নাই, কবিরা। বোঝা গেল এই যুগে যেরকম ভাবে একদল নাস্তিক কবি কিছু মরে গেছে, এরকম শামসুর রহমান একটা কবি ছিল নাস্তিক, এই লোকটা সারা জীবন বিশ্বাসীদেরকে নিয়ে থাকার কারণে সে লেখলো ফজরে যখন আজানের ধ্বনি কানে আসে মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকে। কবি নজরুল ইসলাম কবি, সে বলেছিল মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে কবর দাও যেন আজান শুনতে পাই। এও কবি আর শামসুর রহমান কবি যে নাকি বলে যখন ফজরের নামাজের আজান শুনি তখন মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকছে। তুমি তো এই গন্ধ পাবাই, কারণ যারা সারা জীবন বেশ্যা নিয়ে জীবন কাটিয়েছে তারা আজানের ধ্বনির মধ্যে বেশ্যার আওয়াজ শুনতে পাবে। এর শিষ্যরা কবির চৌধুরী, শামসুর রহমান, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, এর বর্তমান শিষ্য এই রাজীব থাবা বাবা, এরকম ভাবে কি যেন আসিফ আলী, আরো কি যেন আরো যে কয়টা রয়েছে, মনে রাখতে হবে ওই নাস্তিক মুরতাদরা এদের তৈরি করে গেছে। আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী এই নাস্তিক মুরতাদদেরকে দুনিয়া থেকে বিদায় করা ফরজ হয়ে গেছে। এজন্য কোন ফতোয়ার প্রয়োজন নেই। আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন, আল্লাহর নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম ফতোয়া বাস্তবায়ন করেছেন। বুখারী মুসলিমের হাদিসগুলো পড়ুন, এরকম অনেক ঘটনা পাবেন। আবু দাউদের 2685 নম্বর হাদিসে বিস্তারিত ঘটনা আছে, কয়েকজন কবি সাহিত্যিককে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন হত্যা করার জন্য। এরকমই একজন আব্দুল্লাহ ইবনে আবু সারাহ মক্কা বিজয়ের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ওসমান তাকে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলাম কবুল করাচ্ছেন না, বারবার প্রস্তাব করছে করাচ্ছেন না। শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলার অনুরোধে ইসলাম গ্রহণ করালেন, বায়াত নিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমা ফীকুম রাজুলুন রশীদ, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কি একটাও জ্ঞানী লোক ছিল না? ইয়াকুমু ইলা হাযা হাইসু রানি কাফাতু ইয়াদি আন বায়াতি ফায়াক্তুলুহু, যখন দেখল আমি তার বায়াত নিচ্ছি না, হাত গুটিয়ে নিচ্ছি, তখন তাকে কতল করে ফেলবে, এরকম বুদ্ধার লোক তোমাদের মধ্যে কেউ ছিল না? সাহাবা ইকরাম বলেন, ফাকালু মা নাদরি ইয়া রাসূলুল্লাহ মা ফি নাফসিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার দিলের মধ্যে কি আছে তা তো আমরা বুঝতে পারি নাই, আপনি কেন আমাদেরকে চোখে একটু ইশারা করলেন না? আলা আওমা তাইলাইনা বি আইনাইকা, আপনি আপনার চোখ দিয়ে কেন একটু ইঙ্গিত করলেন না? ক্বালা ইন্নাহু লা ইয়ামবাগী লিনাবিয়্যিন আন তাকুনা লাহু খায়নাতুল আয়ুন, কোন নবীর জন্য উচিত না চোখের খেয়ানত করা, চোখের খেয়ানত করা কোন নবীর জন্য উচিত নয়, সেজন্য আমি কাজটা করি নাই। হাদিস আবু দাউদের 2685 নম্বর হাদিস। বোঝা গেল ওসমানের মতো একজন সাহাবি আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো ইসলাম করার গ্রহণ করার জন্য, লোকটা বারবার আবেদন করছে, এর পরেও আল্লাহর নবী বিলম্ব করছেন যাতে করে তাকে কেউ কতল করে ফেলে। বোঝা গেল আল্লাহর নবীকে গালি দেওয়া অন্য অন্য যে কোনো অপরাধের মতো নয়, অন্য যে কোনো অপরাধ আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এই বিষয়টা আল্লাহর নবী ক্ষমা করতে চান নাই। হুয়াইরিস ইবনে নুফাইস, এরকম মিকিয়াস ইবনে সুবাহা, এই লোকদের হাদিসগুলো আপনারা পড়ে নেবেন। আস-সারিমুল মাসনুল আলা শাতিমির রাসূল নামে একটা কিতাব আছে, ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন, সেখানেও বিস্তারিতভাবে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। এবারে আমরা আলোচনা করব বিভিন্ন মাযহাবের ইমামদের বক্তব্য। হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আল বাহারুর রায়েক, শারহু কানজুদ দাকায়েক, কানজুদ দাকায়েক কওমি মাদ্রাসায় পড়ানো হয়, শরহে জামি কিতাবে। এই কানজুদ দাকায়েকের প্রসিদ্ধ সারা হচ্ছে আল বাহারুর রায়েক, হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব। এই কিতাবে বলা হয়েছে, মান সাব্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু মুরতাদ্দুন, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালিগালাজ করে সে ব্যক্তি মুরতাদ, ওয়া হুকমুহু হুকমুল মুরতাদ, তার হুকুম হচ্ছে মুরতাদের হুকুম, অয়ুফালু বা আয়ুফালু বিহিল মুরতাদ, মুরতাদের সঙ্গে যা করা হয় তাই করা হবে। মুরতাদদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিবর্তন করে মুরতাদ হয়েছে তোমরা তাকে কতল করে ফেলে দাও। এমনি ভাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট অনুসারী কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন, মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক্তালু, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালিগালাজ করবে তাকে কতল করা হবে। অমিম্মান কালা যালিকা মালিক ইবনু আনাস ওয়াল লাইসু ওয়া আহমাদু ওয়া ইসহাক ওয়া মাযহাবুস শাফি, একই ফতোয়া দিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, লাইস ইবনে সাদ, ইমাম আহমদ হাম্বল, ইমাম ইসহাক এবং ইমাম শাফি রহমাতুল্লাহ এর মতো একই। এমনি ভাবে হানাফি মাযহাবের অনেক কিতাব রয়েছে, ফতোয়ায়ে শামি হানাফি মাযহাবের একটি উল্লেখযোগ্য কিতাব, সেখানে বলা হয়েছে, আজমা আওয়ামু আহলিল ইলমে আলা আন্না মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক্তাল, সমস্ত উলামা ইকরাম অন্য যে কোন বিষয়ে দ্বিমত করেছে ঠিকই, কিন্তু আল্লাহর নবীকে যদি কেউ গালিগালাজ করে তার ব্যাপারে কোন মাযহাব নাই, কোন ফেরকা নাই, কোন দল নাই, সমস্ত মাযহাবের ইমাম, সমস্ত ফেরকার ইমাম, সমস্ত আলেমরা ঐক্যমত ঘোষণা করেছেন সেই ব্যক্তির ফতোয়া তাকে কতল করে ফেলা। এমনি ভাবে শাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব ইমাম ইবনুল মুনজির, তিনি বয়ান করেছেন, আল ইত্তেফাক আলা আন্না মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিহান ওয়াজাব ইউক্তালু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে তাকে কতল করা ওয়াজিব। শাফি মাযহাবের আরেকজন প্রসিদ্ধ আলেম ইমাম আবু বকর আল ফারসি বলেন, যিনি আহাদু আইম্মাতি শাফিঈয়া, তার কিতাবের নাম আছে কিতাবুল ইজমা, সেই কিতাবুল ইজমা নামক কিতাবে লিখেছেন, আন্না মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা হুয়া কাযফুন সারিহুন কুফরুন বিইত্তিফাকিল উলামা, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালিগালাজ করলো, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, সে পরিষ্কার সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে কাফের হয়ে গেছে। ফালাউ তাবা লাম ইয়াসকুত আনহুল কতলু, সে যদি তওবাও করে তারপরেও তার উপর থেকে হত্যার বিধান বাতিল হবে না, তওবা করলে বাতিল হবে না। আল মাজমুউ নববী, ইমাম নববী রহমাতুল্লাহ কিতাব আল মাজমু, এই কিতাবের 19 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠায় ফতোয়াটা আছে। এবারে কিতাবুল ইজমা ইমাম ইবনে মুনজির, তিনি লিখেছেন, ওয়াজমাউ আলা মান আন্না মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না লাহুল কতলু, ইজমা নকল করেছেন, যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করবে, গালিগালাজ করবে, তাকে হত্যার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। ইমাম খাত্তাবী রহমাতুল্লাহ আলাই শাফিঈ মাযহাবের একজন আরো বড় আলেম, তিনি বলেছেন, লা আ'লামু আহাদান মিনাল মুসলিমিনা ইখতালাফা ফি উজুব কতলিহি, আল্লাহর নবীকে যদি কোন ব্যক্তি গালিগালাজ করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, সেই ব্যক্তিকে যে হত্যা করা ফরজ এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই। সব বক্তব্যগুলো আছে সারিমুল মাসলুল আলা সাতিমুর রাসূল 1 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায়। এবারে মালিকি মাযহাবের ফতোয়া, মালিকি মাযহাবের প্রসিদ্ধ কিতাব আত তালকিন ফি ফিকহিল মালিকি, এর 2 নম্বর খণ্ডের 507 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, আমান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালিগালাজ করবে তাকে হত্যা করা হবে, ওয়ালাম তুকবাল তাওবাতুহু, সে যদি তওবা করে তারপরও তার তওবা গ্রহণযোগ্য হবে না, তাকে কতল করে ফেলতে হবে। তওবা করার কারণে হয়তো পরকালে আযাব পেতে পারে, কিন্তু দুনিয়ার শাস্তি হত্যা করা থেকে তাকে রক্ষা করা যাবে না। এমনি ভাবে আল কাফি ফি ফিকহ আহলিল মদিনা, মালিক মাযহাবের প্রসিদ্ধ কিতাব মুরতাদের অধ্যায়ের মধ্যে লিখেছে, ওয়াইন্না সাব্বাল্লাহ তাআলা আও রাসূলাহু গায়রাহুম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাম কুতিলা হাদ্দান, যদি কোন ব্যক্তি আল্লাহকে, আল্লাহর রসুলকে অথবা অন্য কোন নবীকে গালিগালাজ করে, কুতিলা হাদ্দান, শরিয়াতের দণ্ডবিধি অনুযায়ী তাকে হত্যা করা হবে। ওয়ালা তাসকুতুহু তাওবাতু, তওবা করলেও তার এই হক বাতিল হবে না। আয-যাখীরা ফি ফিকহিল মালিকিন নামক কিতাবে আছে, হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ কিতাব, শরহে কবীর ইবনে কুদামা তিনি লিখেছেন, ওয়াকাদ নাসা আহমদ আলা যালিকা বি মাওয়াযিআ মুতাআদ্দিদা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের বহু জায়গায় উল্লেখ করেছেন, সামিত আবা আব্দুল্লাহ কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাসা তানকুসুহু মুসলিমান কানা আও কাফিরান, যদি আল্লাহর নবীকে কেউ গালিগালাজ করে অথবা নবীর মানহানিমূলক কোনো কথা বলে, সে নামদারি মুসলিম হোক অথবা কাফের হোক, তার শাস্তি হচ্ছে কতল করে দেওয়া, দুনিয়া তাকে থাকার অধিকার নেই। আস-সারিমুল মাসলুল আলা সাতিমির রাসূল প্রথম খণ্ডে দশতম পৃষ্ঠা আছে। আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে আমি আজকের এই বিষয়ের উপরে, আল্লাহর নবীকে যদি গালিগালাজ করে তার শাস্তি কি, এই ব্যাপারে কোরআনের আয়াত হাদিস এবং বিভিন্ন মাযহাবের ফতোয়া, বিভিন্ন ব্যক্তির ফতোয়া উল্লেখ করে প্রমাণ করেছি, যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সেই ব্যক্তির ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে ফতোয়া দিয়েছেন, তাকে কত্তল করে হত্যা করতে হবে। সে তওবা করলেও তার তওবা গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, যেই রোগের যে ঔষধ, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করলে খালি হাতে রাস্তায় মিছিল করা আর পত্রিকায় বিবৃতি দেওয়া রসুলের সুন্না নয়, রসুলের সুন্না হচ্ছে এই মিছিল মিটিং পর্যন্ত সীমাবদ্ধ করে চলবে না। আল্লাহর নবীর দুশ্মনদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন, আল্লাহর নবী যে নির্দেশ করেছেন, আল্লাহর নবীর দুশ্মনদেরকে তাদের সেই যথাযোগ্য পাওনা চুকিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা নাস্তিক মুরতাদ কাফের বুড়োগার তারা যুদ্ধ করে তাগুতের পথে, কার পথে? আল্লাহ তাআলা বলছেন, এই নাস্তিক মুরতাদ, এই কুফফারদের লিডার, শিক্ষিত কুফফার, আল্লাহ তাআলা বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা এই শয়তানদের ওলিদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, কতল করে দেয় বিরুদ্ধে, না মিছিল করতে বলেছেন? ভাইরা আমার, এদের ফতোয়া হচ্ছে কতল করে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, ওরা শয়তানের লিডার, শয়তান যত বড় চক্রান্ত করুক, আল্লাহ বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে উড়িয়ে দাও। কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 74 নম্বর আয়াত। ভাইরা আমার, এই বলগার চক্র মুসলিম জাতির বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের গভীর নির্লক্ষ্য বাস্তবায়ন করার জন্য যুদ্ধে নেমেছে। ইহুদি খ্রিস্টানরা একদিকে মুসলিম জাতিকে হত্যা করছে, আর একদিকে মুসলিম জাতির ভিতর থেকে ঈমান নষ্ট করার জন্য, মুসলিমদের ভিতর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, এটাকে বিতর্কিত করার জন্য এই নাস্তিক মুরতাদ বলগারদেরকে লাগিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআনু ফি দীনিকুম, এরা তোমাদের দ্বীনের ব্যাপারে কটাক্ষ করছে, ওয়া তাআনু তাআন করছে, কটাক্ষ করছে, ফি দীনিকুম, তোমাদের দ্বীনের ব্যাপারে ফয়সালা কি হবে, মিছিল মিটিং না মিছিল মিটিং হচ্ছে গণতন্ত্রের একটা সুরত, আব্রাহাম লিঙ্কনের তরিকা আল্লাহর নির্দেশ, আর রাসূলের তরিকা হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা কাফেরদের লিডারদেরকে হত্যা করো, কতল করো, যুদ্ধ করো, না খালি হাতে মিছিল করো। 200-300 লোক মিছিল করতে নামলো একটা জায়গায় দেখলাম, আর কয়েকটা মানুষ লাঠি ধাওয়া করো, সবগুলো কোথায় পালাবে, পাছা উঁচু করে সব দৌড় দিয়েছে। যুদ্ধর ময়দানে পালানো জায়েজ না হারাম? একদিকে মিছিল করছে জেহাদ জেহাদ জেহাদ চাই, জেহাদ করে বাঁচতে চাই, আর একদিকে একটা ককটেল ককটেল ফুললে সব দেয় দূর। এটা রসুলের তরিকা না। এই জন্য মুসলিমদেরকে প্রস্তুত হতে হবে, জেনে রাখবেন সময় বেশি বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাতিলু আইমাতাল কুফর, তোমরা এই কাফেরদের লিডারদের বিরুদ্ধে যুদ্ধ করো, সূরা তওবার 12 নম্বর আয়াত। আজকে যারা বাংলাদেশের ভিতর থেকে বলছেন আফগানিস্তান গিয়ে জিহাদ করবেন, কাশ্মীর গিয়ে জিহাদ করবেন, ইরাক গিয়ে জিহাদ করবেন, মালিতে গিয়ে জিহাদ করবেন, সিরিয়ায় গিয়ে জিহাদ করবেন, আমি সেই সকল ভাইদেরকে বলি তোমাদের জন্য আফগানিস্তান যাওয়া ফরজ নয়, কাশ্মীর যাওয়া ফরজ নয়, ফিলিস্তিন যাওয়া ফরজ নয়, ইরাক যাওয়া ফরজ নয়, মালি যাওয়া ফরজ নয়, সিরিয়া যাওয়া ফরজ নয়, কারণ ওইসব অঞ্চলে যা না হচ্ছে তার চেয়ে বেশি কুফুরি বেশি নাস্তিকতা তোমার বাংলার জমিনে হচ্ছে। এই বাংলার জমিনে যুদ্ধ করা তোমার জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোন কথা মনের থেকে বলছি না, আল্লাহর কোরআনে দলিল পেশ করছি, সূরা তওবা 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে সত্যিকার বিশ্বাস করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসো, মুনাফিক না মুশরিক না, আল্লাহ তাআলা সেই মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কুফফারদের বিরুদ্ধে যারা তোমার সঙ্গে মিশে আছে, তোমার আশপাশে রয়েছে, তোমার বাড়ির পাশে, তোমার দেশে, তোমার গ্রামে, তোমার মহল্লায়, তোমার পাড়ায়, তোমার ভাষিতে রয়েছে, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমার আশপাশে যে সমস্ত কুফফার রয়েছে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, এবং তোমাদের অন্তরে যেন কঠোরতা তারা অনুভব করতে পারে, খালি কি নরম। আল্লাহ বলেছেন কঠোর হওয়ার জন্য, বুঝা গেল নম্রভাবে চলা যেরকম কোরআনের আয়াতে আছে ঠিক এরকম ভাবে যারা আল্লাহ দ্রোহী রাসূলের দুশ্মন তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটাও আল্লাহর নির্দেশ। এবারে তুমি মনে মনে ভাবছো আমার তো কিছু নেই, শক্তি দুর্বল, আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে রয়েছে। আজকে যারা এই নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দালাল বোলোগারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদের উপরে চরম জুলুম নির্যাতন করা হচ্ছে, চতুর্দিকে মজলুমের আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে উঠছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মকে ডাক দিয়েছেন এই মজলুমদের পাশে তোমাদের দাঁড়াতে হবে। কোরআন বলছে সূরা নিসার 75 নম্বর আয়াতে ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ও মুসলিম যুবকেরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশুরা অসহায় নারীরা অসহায় বৃদ্ধরা ফরিয়াদ করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, যারা ফরিয়াদ করে বলছে হে আমাদের রব তুমি আমাদেরকে জালেম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, জালেমদের হাত থেকে রক্ষা করো, আল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, আল্লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করেছেন, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তৈরি আছে কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের সূরা সফ 61 নম্বর সূরার 4 নম্বরে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সাফফান কাতার বন্দী হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, নাইটের প্রাচীর, কোরআন বলতে কান নাহুম বুনিয়ান মারসুস, যেন তারা সীসা গড়ানো প্রাচীর। এটা এজন্য বলেছেন মিছিলে গেলে ভাগা যাবে না, ইটের দালান ইটের দেওয়াল এক জায়গায় ভাঙ্গি আর এক জায়গায় দাঁড়াই থাকে, কিন্তু সীসা গলা প্রাচীর ভাঙলে পুরা ভাঙবে, দাঁড়াই থাকলে পুরা দাঁড়িয়ে থাকবে, এক অংশ ভাঙবে আর এক অংশ ভাঙবে না, তা হতে পারে না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কাতার বন্দি হয়ে, যেন তারা সীসা গলানো প্রাচীর। ভাইরা আমার, আজকে যারা নাস্তিক মুরতাদদের সাথে যুদ্ধ করছেন, মিছিল মিটিং করছেন, আবার দিন কায়েমের জন্য গণতন্ত্র গ্রহণ করছেন, আপনারা জীবন দিচ্ছেন, আপনাদের জন্য আমাদের সহানুভূতি আছে, ইসলামের জন্য আপনারা জান দিচ্ছেন, আপনাদের জন্য আমরা ভালোবাসা দিচ্ছি, কিন্তু জেনে রাখুন গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যদি আপনি জীবন দেন, আব্রাহাম লিঙ্কন তরিকার থেকে আপনি যদি দিন কায়েম করতে চান, তাহলে জেনে রাখবেন আপনি রসুলের সুন্নাহ বাদ দিয়ে কাফের আব্রাহাম লিঙ্কনের তরিকা অনুসরণ করছেন। কাফের তরিকায় থাকা অবস্থায় যুদ্ধ করে মারা গেলে কিন্তু শাহাদতের নসিব হওয়া যাবে না। এজন্য মনে রাখতে হবে, আপনারা চেষ্টা করেছেন ওই কুফফারদের খুশি করার জন্য, নিজের দলের থেকে দলের ভিতরে পরিবর্তন এনেছেন, কেউ পরিবর্তন এনেছে ইসলাম ছেড়ে দিয়েছে, কোন একটা দলের নামের সঙ্গে ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কুফফার বলল না শাসনতন্ত্র কাটো, কুফফারদের খুশি করার জন্য নিজের দলের থেকে ইসলামী শাসনতন্ত্র বাদ দিয়ে খালি ইসলামী আন্দোলন রেখে দিয়েছে। তোমরা কুফফারদের খুশি করার জন্য স্লোগানে পরিবর্তন এনেছ, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এই স্লোগান বাতিল করেছ, তারপরেও তোমরা এই ইহুদি খ্রিস্টানদের অনুসারী পশ্চিমাদের দালাল গণতান্ত্রীদের খুশি করতে পারো নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালান তারদান কাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না, রাজি করতে পারবে না, যত চেষ্টা করো, দলের নাম চেঞ্জ করো, স্লোগান পরিবর্তন করো, যত কিছু করো, এর পরেও তোমরা ওদের খুশি করতে পারবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ রূপে ওদের আনুগত্য না করবে ততক্ষণ পর্যন্ত ওদের খুশি করা। কে বলেছেন? সূরা বাকারা 120 নম্বর আল্লাহ নিজে বলেছেন। ভাইরা আমার, এই গণতন্ত্র একটা কুফরি মতবাদ। আজকে যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং এই দেশে দিন কায়েমের জন্য আন্দোলন করছেন, আমি তাদেরকে বলবো কোরআনের সূরায়ে আনআম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াতটা পড়ুন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীর বেশিরভাগ লোকের মতের অনুসরণ করেন, বেশিরভাগ লোক কোন দিকে ভোট দিল এই বেশিরভাগ লোকের ভোটের আনুগত্য করেন, আল্লাহ তারা বলছেন ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, কারণ বেশিরভাগ লোক ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইয়াকরুসুন, তারা কেবল আন্দাজি কথা বলে, সূরা নাম 116 নম্বর আয়াত। এজন্য মনে রাখতে হবে, আপনি বলবেন যে গণতন্ত্র ছাড়া উপায় কি, ওদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে অস্ত্র নেই, আল্লাহ তাআলা করে পরিষ্কার বলেছেন সূরায় আহজাব 33 নম্বর সূরার 25 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিতাল করার জন্য আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহ আছে কিনা? মুমিনদের সঙ্গে কে আছে? ওদের সঙ্গে রুশ ভারত মার্কিন ব্রিটেন রয়েছে, মুমিনদের সঙ্গে আল্লাহ রয়েছে। ও আমার মুসলিম জাতি, জেনে রাখ আল্লাহ ঘোষণা করেছেন কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য আল্লাহ একাই যথেষ্ট রয়েছে। এই জন্য আল্লাহ নির্দেশ করেছেন ইনফেরু খিফাফা ওয়া সিকালা। কোরআনে সূরা তওবা 9 নম্বর সূরার 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইনফেরু খিফাফা ওয়া সিকালা, তোমরা বের হয়ে পড়ো, হালকা হও ভারী হও, অস্ত্র থাকুক আর না থাকুক, হালকা হও ভারী হও, শক্তি থাকুক বা না থাকুক, ওদের কাছে অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, বোমা আছে, তোমার ধারে বাঁশ আছে, বাঁশ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো মুসার মতো, সাহায্য করো মালিককে, না খালি হাতে নামবে? আল্লাহ খালি হাতে নামতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নিসা 3 নম্বর সূরার 71 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে মুমিনগণ, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, খুযু হিযরাকুম, তোমাদের বাঁচার পন্থা অবলম্বন করো, অস্ত্র ব্যবহার করো, তোমাদের যা আছে তা ব্যবহার করো, ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। এরপরে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বের হয়ে পড়ো, অথবা একসাথে বের হয়ে পড়ো, একত্রে হামলা করতে পারো, অথবা ছোট ছোট দল হয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র দল হয়ে হামলা করতে পারো। এর চার প্রশিক্ষণ কি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোরআনের সূরা নিসার 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রস্তুতি নেই খালি দৌড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 60 নম্বর আয়াতে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ আমির রিবাতিল খাইলে তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুল্লাকুম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদু লাহুম, তোমরা তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাদের শক্তি অর্জন করো। এই শক্তি মানে নফসের শক্তি না, এই শক্তি মানে আধ্যাত্মিক শক্তি না। আল্লাহ তাআলা বলছেন, আমি রেবাতিল খাইলে, ঘোড়া পালো, তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুল্লাকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। বোঝা গেল? ভয় দেখানো যায় আসলি না? হ্যাঁ, ভয় দেখা, দুশ্মনদের কলিজার মধ্যে ভয় ঢুকাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। অনেকে মনে করতে পারে নফসের শক্তি, এই ভুল ব্যাখ্যা যাতে করতে না পারে, আল্লাহর নবী সেজন্য মেম্বারে দাঁড়িয়ে ব্যাখ্যা করেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আলা ইন্নাল কুওয়াত আর রমি, আলা ইন্নাল কুওয়াত আর রমি, আলা ইন্নাল কুওয়াত আর রমি। জেনে রাখো, কুওয়াত মানে শক্তি হচ্ছে রমি, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কয়বার বলেছেন? তিনবার বলেছেন, যাতে করে কেউ ভুল বুঝতে না পারে। সহি মুসলিমের 5055 নম্বর হাদিস, আবু দাউদের 2516 নম্বর হাদিস, এখানে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দেন, কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। কোরআনে আরাকাত বলছে, আজকে যারা বের হওয়ার জন্য ইচ্ছা করো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, শুনো, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। আল্লাহ তাআলা বলছেন, ওরা যদি সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হওয়ার ইচ্ছা রাখত, তাহলে সেজন্য প্রস্তুতি গ্রহণ করত, লাআদ্দু লাহু উদ্দা, তাহলে জন্য প্রস্তুতি গ্রহণ করত। ওরা যখন প্রস্তুতি গ্রহণ করে না, বোঝা গেল এগুলো মুখের কথা, অন্তর থেকে বলে না। সূরা তওবা 46 নম্বর আয়াত, এখানে পরিষ্কার হয়ে গেল সাধ্যমতো প্রশিক্ষণ নেওয়া জরুরি, সাধ্যমতো প্রশিক্ষণ নেওয়া জরুরি, প্রস্তুতি নিতে হবে, না প্রস্তুতি ছাড়া ময়দানে কালি খালি হাতে মিছিল করতে যাব। আমার ভাইয়েরা, এদেশে খালি হাতে মিছিল করার কোন জরুরি না, কারণ সব বৈধ করে দেওয়া হয়েছে। লগি বৈঠার মিছিল করে এদেশে বাস নিয়ে মিছিল করা বৈধ করে দেওয়া হয়েছে না? সব বৈধ করে দেওয়া হয়েছে, কুফফার রাই করে দিয়েছে। সুতরাং জেনে রাখবেন, এদেশে যা করা প্রয়োজন, আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রস্তুতির জন্য বলেছেন, এদেশের কুফফাররা তা বৈধ করে দিয়েছে, কাদি না অবৈধতার কিছু নেই। আপনি ময়দানে লাঠি নিয়ে নামলে কেউ বলতে পারবে না অন্যায় করেছ, কারণ তারা আগেই নেমেছে, তারা আগেই নেমেছে। ভাইরা আমার, কোরআনে আল্লাহ তাআলা ধিক্কার জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম ইযা ক্বীলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম মিনাল আরদ। তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়, তোমরা জমিনের সঙ্গে একেবারে জড়িয়ে থাকো, ইসতাকালতুম মিনাল আরদ, আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলে? সূরা তওবা নয় নম্বর সুরা 38 এবং 39 নম্বর আয়াত বিস্তারিত পড়বেন। ভাইয়েরা আমার সময় বেশি হয়ে যাচ্ছে, সেদিন আমি সংক্ষেপ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসা ওয়া দাররা ওয়া যুযিলু, তাদের স্পর্শ করেছিল কঠিন দুর্ভিক্ষ কষ্ট, কঠিন দুর্দশা, এবং তাদেরকে শত্রুরা ভূমিকম্পের মতো হামলা করেছে। হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এরকম কঠিন অবস্থা যখন সামনে আসলো, এর পরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার ক্ষমতা যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যদি লড়াই করতে পারো, যুদ্ধ করতে পারো, তাহলে জেনে রাখো তোমার ক্ষমতা যখন শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য তোমার পিছনে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন না? আগুন নিক্ষেপ হওয়ার আগে না পরে? মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন নীল দরিয়া পর্যন্ত যাওয়ার আগে না পরে? নীল দরিয়া পর্যন্ত গেল, এরপরে বলছেন লাঠি মারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল দরিয়া রাস্তা করে দেখিয়ে দিলেন, যদি তোমরা মূসার মতো লাঠি নিয়ে নামতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় লাঠি দিয়ে রাস্তা করে দিয়েছেন, আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত তোমাদের বিজয় দান করতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফের মুশরিকদের যত রকম বোমা রয়েছে, গুলি রয়েছে, সমস্ত আগুন ঠান্ডা করে দিয়ে তোমাদের বিজয় দান করতে পারেন, ঠিক কিনা? বাইরে আমার সেজন্য মনে রাখতে হবে, আজকে আমাদের তৈরি হওয়ার প্রয়োজন আছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক বাতিলের মোকাবেলা করতে হবে। আব্রাহাম লিঙ্কনের তরিকা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ছেড়ে দিয়ে আসুন ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের তরিকা, একজন ইমাম থাকবে, কোন আর তরিকা থাকবে না, কোন ফেরকা থাকবে না। এই বাংলার জমিনে 3 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ মুসল্লি রয়েছে, এই সবগুলো সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল ইমামু জুন্নাতুন, মুসলিমদের একজন ইমাম থাকবে, ইউকাতালু মিন ওয়ারাইহি, সেই ইমামের অধীনে ডালের আড়ালে থেকে যেরকম যুদ্ধ করে সেরকম মুসলিমদের একজন ইমাম থাকবে, সেই এক ইমামের নেতৃত্বে বায়াত দিবে, তার নেতৃত্বে যুদ্ধ করবে। আজকে যদি এই বাংলার জমিনে এক ইমামের পিছনে গোটা জাতি দাঁড়িয়ে যায়, তাহলে বাংলার জমিনে কোন কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ কোন ব্যক্তির সাহস নেই আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করা, বলব লেখা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, হাদিসের বিরুদ্ধে কথা বলা। ভাইরা আমার, ওরা দুনিয়া ছেড়ে বঙ্গোপসাগরে চাপ দিয়ে পালাতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত তরিকা, সমস্ত ফেরকা এগুলো বাদ দিয়ে আসুন। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীকে বায়াত দিয়েছিল, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছি। এই বায়াত করার সঙ্গে সঙ্গে মক্কার লোকেরা ভয় পেয়ে হুদায়বিয়ার সন্ধি করেছে, এই বায়াত করার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ খুশি হয়ে গেছেন। কোরআন বলছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাস সাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু আল্লাহ খুশি হয়েছেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতার 10 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, বরং স্বয়ং আল্লাহর নিজের হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। আজকে যদি সেই হুদায়বিয়ার ময়দানে একজন ওসমানের জন্য যেভাবে বায়াত নেওয়া হয়েছিল, আজকের এই মুসলিম জাতি যদি আল্লাহর নবীর মান রক্ষার জন্য, কোরআনের মান রক্ষার জন্য, আল্লাহর বিধানের রক্ষার জন্য আজকে যদি একটা বায়াত হয়, এই নাস্তিক মুরতাদেরা 3 লাখ দিয়ে দিল্লি ছাড়িয়ে, এরপরে হোয়াইট হাউস ছাড়িয়ে, আসমান জমিন ত্যাগ করে সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে সহিভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলের তরিকায় দ্বীন কায়েমের জন্য আন্দোলন জিহাদ করার তৌফিক দান করুন, আমিন। রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামদের তরিকায় তারা যেভাবে নাস্তিক মুরতাদ বড়দারদের হত্যা করেছেন, সেইভাবে বাংলার জমিন থেকে প্রত্যেকটা নাস্তিক মুরতাদকে ধরে ধরে জবাই করার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আজমাইন।